অস্তাচলগামী সূর্যের প্রভা নিষ্প্রভ হয়ে গেছে। পশ্চিম দিগন্তে আধারের হাত ছানি, বিশ্ব প্রকৃতি যখন হয়ে আসছে শান্ত, তখনও অধীর আগ্রহ আর দুর্নিবার উৎসুক্য নিয়ে কারা চেয়ে আছে পশ্চিম গগনে? ওরা মুমিন, ওরা দেখবে রমজানের চাঁদ। ওই দেখো আ পশ্চিম আকাশে কে আনিল বয়ে শুভ সংবাদ। ওই দেখো আ পশ্চিম আকাশে কে আনিল বয়ে শুভ সংবাদ। মুক্ত হইবে মুমিন পাপী, ফিরিয়া পাইবে ইমানের সাথ। কে আনিল বয়ে শুভ সংবাদ, কে আনিল বয়ে শুভ সংবাদ। ওই দেখো আজ পশ্চিম আকাশে পাপী সাগরে অতল তলে হারায়েছে যারা নেই কোনো খোঁজ, তাহাদের লাগি মাহে রমজান মুক্তি দিশা দেয়নি শির। নরকের দ্বার রুদ্ধ করিয়া খুলে দিয়ে হায় জান্নাত, একটু দাঁড়াও হে পাপী তোমায় ডাকিতেছে খোদা প্রতিরাত। ক্ষমা করিব তওবাকারীদের করিব আজাদ। ওই দেখো পশ্চিম আকাশে আনিল কে বয়ে শুভ সংবাদ। ওরে মুজাহিদ জেহাদের পানে আরে দেরি নয় ছুটে চল দূরবার, শিরক বেদাতে যত আস্তানা করে দে সব চুরমার, শপথ লওহে বীর মুজাহিদ করিব কায়েম তাওহীদিরাজ, ইসলামী সমাজ কায়েম করিব বাংলার মাটিতে। তোমাদের লাগি সদা রাখি আছে বিজয়ের ইন্দার, আনিল কে বয়ে শুভ সংবাদ, আনিল কে বয়ে শুভ সংবাদ। ওই দেখো আজ পশ্চিম আকাশে আনিল কে বয়ে শুভ সংবাদ, ওই দেখো আজ পশ্চিম আকাশে বিধবা অনাথ দিন দুঃখীদের কাঁধে তুলে নেব এই দিন, সাম্য মৈত্রী কায়েম করিব গরিব সমাজ ভেদাভেদহীন। রব শান্তির নীড়ে আমরা সবাই হয়ে একই দেহ একই প্রাণ, স্বার্থ কি হবে সমসালার জাকাতের অভিযান, তোমাদের লাগি ভুর গেলে মান, করিতেছে কত ফেরিয়াদ, তোমাদের লাগি ভুর গেলে মান, করিতেছে কত ফেরিয়াদ, আনিলোকে বয়ে শুভ সংবাদ, আনিলোকে বয়ে শুভ সংবাদ, ওই দেখো পশ্চিম আকাশে আনিলোকে বয়ে শুভ সংবাদ, ওই দেখো পশ্চিম আকাশে।